আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন, দেখছেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন যেন তার উপরে আমল করতে পারি এবং ইসলামী এলেম শিক্ষা করা যে ফরজ তার দায়িত্ব পালন করতে পারি, আল্লাহুম্মা আমিন। আজকের একটি বিষয় ইসলামী অর্থনীতি, হালাল হারাম সম্পর্কে, এবং ব্যবসাতে মানুষ যে অবৈধভাবে বহু কিছু উপার্জন করে থাকে, বহু টাকা পয়সা উপার্জন করে থাকে, তা যে হারাম তা আমরা বলছিলাম। আর আজকে এই শ্রেণীরই একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা মানুষ করে থাকে অথচ তা কোনো প্রকারেই হালাল নয়। ইসলামের একটি নীতিগত চূড়ান্ত সিদ্ধান্ত এই যে যা হারাম তার ব্যবসাও হারাম। আজকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে অবৈধ কাজে সহযোগিতা করে ব্যবসা। আপনি ব্যবসা করছেন কিন্তু সেই ব্যবসাতে অবৈধ কাজে সহযোগিতা হচ্ছে। আপনি হালাল মাল বিক্রি করছেন এমন এক লোককে, যে লোক সেটাকে অবৈধ কাজে ব্যবহার করবে, তাহলে তাকে মাল বিক্রি করা জায়েজ না নাজায়েজ? আছে উদাহরণে, আমি শুরুতেই ভূমিকাতে মিশে বলে রাখছি। যেমন আপনার দোকান আছে, সেখানে আপনি গুড় বিক্রি করেন, একটা লোক 10 কেজি গুড় আপনার কাছ থেকে নিয়ে যায়, আপনি জানেন যে এই গুড় নিয়ে গিয়ে সে মদ তৈরি করে, আপনার সেই লোকটাকে গুড় বিক্রি করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কেন? যেহেতু অবৈধ কাজে সহযোগিতা হয়। ঠিক এইরকমই, যেহেতু সেই হারাম বস্তু নিজে ভক্ষণ না করলেও অপরকে ভক্ষণ করতে সাহায্য করা হয়, মহান আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো নেক কাজে পরস্পর সহযোগিতা করো আর খারাপ কাজে, নোংরা কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো না। তাহলে আদেশ আর নিষেধ, আদেশ অমান্য করে নিষেধ যদি পালন করেন, আল্লাহ তাআলার গজবে আপনি পড়বেন কি না? এইরকম যদি কেউ এইভাবে করে, আল্লাহর বিরোধিতা করে যদি কেউ ব্যবসা করে, তার পয়সা হালাল হবে কি না? নিশ্চয়ই না। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। আল্লাহ গফুরুর রহিম ঠিকই, কিন্তু কঠিন শাস্তিদাতাও। সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলা বাহুল্য, এটি একটি চিরন্তন নীতি। এই নীতির উপরে বহু কিছু আপনি বুঝতে পারবেন, কোন জায়গায় চাকরি করা জায়েজ, কোন ব্যবসা করা জায়েজ, কোন ব্যবসা করা জায়েজ না, অনেক কিছুই। আর তা হলো এই যে ন্যায় ও সওয়াবের কাজে সহযোগিতা করতে হবে এবং অন্যায় ও গুনার কাজে কোনো প্রকার সহযোগিতা করা যাবে না। ন্যায় ও সওয়াবের কাজে সহযোগিতা করলে সওয়াব হবে আর অন্যায় ও গুনার কাজে সহযোগিতা করলে গুনাহ হবে। সহজ নীতি, সহজ কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা লাআনাল খামরা, আল্লাহ তাআলা মদকে অভিশাপ করেছেন, যে মদ তৈরি করে তাকে অভিশাপ করেছেন, যে নিচড়ে ফল নিচড়ে যে কোনো কাজে, ও সারে বাহা যে পান করে, ও হামিলাহা যে বহন করে, ওল মাহমুলাতা এলাহে যার জন্য বহন করা হয়, বা এ আহা যে বিক্রয় করে, ও মুক্তা আহা যে ক্রয় করে, ও সাকি আহা যে পরিবেশন করে, যে ঢেলে দেয়, এইভাবে যত রকমের সহযোগী আছে মদে, যত রকমের সহযোগিতা, এমনকি যে ঘর ভাড়া দেয়, যে হোটেল ভাড়া দেয়, যে যে যে কোনো প্রকারে মদকে সাহায্য করে, গাড়ি ভাড়া দেয়, সবাই এই মালুন আর সবাই এ লানতে সামিল হবে। কেন? যে সহযোগিতা হয়, যে ঢেলে দেয় তার কি দোষ? তার দোষ হলো যে মদ খেতে একজনকে তুমি সাহায্য করলে, তাই না? এই হিসাবে বোঝা গেল যে কোনো খারাপ কাজে যে কোনোভাবে যদি আপনি সহযোগিতা করেন, তাহলে সেই সহযোগিতা করে আপনার উপার্জন হালাল না। এখন আপনি বলবেন আমি চাকরি করি হোটেলে, আমাকে মদ দিতে হয়, আমি কি করব? না, আপনি অন্য চাকরি করেন, চাকরি পাই না, আপনি নিশ্চয়ই আল্লাহর ধনভাণ্ডারে, আল্লাহ সারা পৃথিবীতে রুজির অভাব নেই, বহু মানুষ বহু রকম করে খাচ্ছে, জরুরি নয় যে আপনি মদ ঢেলে চাকরি করবেন। সুতরাং চাকরিটা আপনাকে হালাল চাকরি খুঁজে নিতে হবে। লাআনাল্লাহু আকিলার রিবা, এইভাবেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরকে অভিশাপ করেছেন, তেমনি যে সুদ দেবে সে অভিশপ্ত, তেমনি যে সুদের লেখা লিখবে, সুদি কারবারে লেখা লিখবে, হিসাব রক্ষা করবে, হিসাব রক্ষক ইত্যাদি, এবং সাক্ষী দেবে, সবাই লানতে সমান। কেন? পরস্পর সহযোগিতা, খারাপ কাজে সহযোগিতা আল্লাহ তাআলা পছন্দ করেন না। যেমন সেলুন খুলে তাতে লোকের দাড়ি চেঁচে পয়সা নেবেন, এটা আপনার জন্য কি জায়েজ? আপনি সেলুন খুলেছেন, সেলুনে আপনি নাপিত, আপনি চুল কাটেন, সমস্যা নেই, আপনি মোচ কাটেন সমস্যা নেই, কিন্তু যদি দাড়ি কাটেন, দাড়ি চাঁছেন, তাহলে এটা তো হারাম কাজ। আর আপনি হারামে সহযোগিতা করে আপনি তার কাছ থেকে পয়সা নিচ্ছেন, হালাল না হারাম? বিউটি পার্লার বা রূপমহলে মহিলাদের অবৈধ রূপ আনয়ন করে পয়সা কামানো, এ বৈধ না অবৈধ? এভাবে বুঝে যান ছোট ছোট জিনিস। আমি খালি স্মরণ করিয়ে দেব, নীতি বলা হলো ইসলামী নীতি, সেই নীতির পর্যায়ে কি কি হারাম আপনি মানেন না মানেন আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ বলছেন মানো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বিউটি পার্লার খুলেছেন, বলছেন আমি যদি এইভাবে তমিজ করি তো আমার কাছে লোকে আসবে না, লোক আসবে না তো অন্য ব্যবসা করুন। বিউটি পার্লারের মহিলাদের রূপচর্চায় বিভিন্ন হারাম কাজ করতে হয়। উল্লেখযোগ্য একটা হারাম হলো এই যে ভুরু চেঁচে শুরু করা, তাই না? এটা হালাল না হারাম? হারাম। অধিকাংশ মহিলা দেখবেন যারা রূপসী, যারা সুন্দরী, যারা রূপালী পর্দায় আসে, যারা রাস্তাঘাটে লোকদেরকে দেখিয়ে বেড়ায়, নিজেকে প্রদর্শন করিয়ে বেড়ায় জাহেলিয়াতের মেয়েদের মতো, তাদেরই দেখবেন। এমন কি যারা স্কুলের টিচার, মুসলিম টিচার, তারাও দেখবেন ভুরু চেঁচে কি করেছে, শুরু করেছে, তারপরে দাঁতের মাঝে মাঝে ঘষে ফাঁক করে, এটাও নিষেধ। এইভাবে আরো বহু নিষেধ আছে, যেমন পরচুলা, চুল নেই যা তার চুল বাড়িয়ে অতিরিক্ত চুল লাগিয়ে মোটা খোপা করা, মাথার উপরে খোপা করা, ইত্যাদি বহু রকমের আছে যেগুলো ইসলামে হারাম। যদি বিউটি পার্লার খুলে আপনি নিজে অথবা কর্মচারী দিয়ে এইভাবে রূপ আনয়ন করেন, তাহলে পরে আপনার সেই কামাই হালাল নয়। কালো কলপ লাগানো চুলে বা দাড়িতে, কালো কলপ লাগানো জায়েজ না জায়েজ? না জায়েজ, কালো কলপ লাগানো জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের আব্বার জন্য বললেন, তবে হ্যাঁ সাদা রাখাও ঠিক না, সাদা রাখা হারাম বলছি না, সাদা রাখাও ঠিক না, সুন্নত হলো কি, রঙিয়ে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর এই সুফেদিকে বদলে দাও, ওয়াজান্নিবু হুসাওয়াদ, আর কালো রং থেকে দূরে থাকো। তার মানে সুন্নত হলো সাদা না রাখা, আর হারাম হলো কালো রঙে রঙিয়ে ফেলা। এখন আপনি কালো কলপ বিক্রি করছেন, বিউটি পার্লারে কালো রং দিয়ে আপনি রূপচর্চা করছেন, এই ব্যবসা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। তারপর দেগে নকশা করা, ওই যে বললাম না কি, উল্কি, উল্কি ওঠানো, কিভাবে ওরা উল্কি ওঠায়, কালো নকশা করে, এটা ইসলামে হারাম। অতএব বুঝতেই পাচ্ছেন যে এর মাধ্যমে অর্থ উপার্জন করা হারাম। অবৈধ খেলার সাজ সরঞ্জাম নিয়ে ব্যবসা, যে খেলা ইসলামে জায়েজ না, সেই খেলার সাজ সরঞ্জাম যদি আপনি আপনার দোকানে বিক্রি করেন, তাহলে কি হবে, সেটা হারাম হয়ে যাবে। যেমন তাস খেলা ইসলামে জায়েজ, ক্যারাম খেলা ইসলামে জায়েজ, যদি তা জায়েজ না হয় তাহলে আপনি আপনার দোকানে রেখে তা বিক্রি করতে পারেন না। মেলা চালিয়ে অর্থ উপার্জন করা বৈধ না। মেলা চালিয়ে বলতে আমি আবার, মেলা দু রকম আছে তাই না, এক বৈধ হতে পারে, যেমন প্রদর্শনী মেলা, যে মেলা কোনো শিরকে কেন্দ্র করে, কোনো মূর্তি কোনো মাজারকে কেন্দ্র করে হয়নি, সে মেলা প্রদর্শনী মেলা, বৈধ বিষয় আছে, সমস্যা নেই। কিন্তু অধিকাংশ মেলা, কোন মেলা এমন আছে যেটাকে বৈধ বলেন আপনি? যে মেলা চালিয়ে অর্থ উপার্জন, মেলায় থাকে নানা নোংরা প্রদর্শনীর আকর্ষণ, যে মেলা হয় জুয়া ও প্রেমিক প্রেমিকাদের মিলন ক্ষেত্র, তাই না? প্রেমিক প্রেমিকা মিলনের সময় অনেক জায়গা পায় না, নির্জন জায়গা পায় না, তখন লজে যায়, হোটেলে যায়, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সেখানে তারা রাত্রি বাস করে, দিন বাস করে, আর কোথাও মেলা হলে তো বটেই, সিনেমা হল যায় সিনেমা দেখতে, কিন্তু মেলা হলে মেলা দেখার নাম করে, ও ঘর থেকে বের হলো মেলা দেখার নাম করে, এ ঘর থেকে বের হলো মেলা দেখার নাম করে, ফলে মিলন ক্ষেত্রে তৈরি হয় মেলা। তারপর গান বাজনা, সার্কাস, পুতুল নাচ, নাটক, যাত্রা, সিনেমা ইত্যাদি, আর বলতেই হবে না, আমাদের দেশে মেলা পরিচিত। এই মেলা যদি আপনি চালান, তাতে আবার জুয়াও আছে, মেলাতে জুয়াও খেলা হয়, এই মেলা চালিয়ে পয়সা উপার্জন বৈধ নয়, যেহেতু এতে অবৈধ কাজে সহযোগিতা করা হয়। মূর্তি ও মাজার পূজার শিরকি মেলায় দোকান করে অর্থ উপার্জন বৈধ না। আপনি বলবেন আমি তো ওই মেলাতে যাবো, আমি একটা দোকান করব, কাপড়ের দোকান কি আপনার কসমেটিকের দোকান কি মনোহারির দোকান, হ্যাঁ চলে যদি মনোহারি, কি করবে জমিদারি, আপনি মনোহারি করে বেড়াচ্ছেন মেলাতে মেলাতে। কিন্তু এমন এক মেলা যে মেলা শিরকি মেলা, সেই মেলাতে আপনি দোকান করে পয়সা কামাতে পারেন না, যদিও আপনার ব্যবসা হালাল, কিন্তু এমন এক জায়গা সে জায়গাটা হালাল না, তাহলে ওই হারাম জায়গায় পড়ে আপনার ব্যবসাও কি হয়ে গেল, হারাম হয়ে গেল। বৈধ নয় ওই মেলা দেখতে যাওয়া, বৈধ নয় ওই মেলা থেকে কিছু কেনা। আপনি বলবেন আমি ওই মেলাতে কলা কিনে নিয়ে আসবো, কেন বাজারে কলা কেন? আপনি বলবেন বছরের স্বাদ একবার দুবার ওই মেলা থেকে মিষ্টি কিনে আনবো। কেন বাজার থেকে মিষ্টি কেনেন? কেন ওটা সিরকির মেলা বলে ওখান থেকে আপনি মিষ্টি কিনতে পারবেন না? বাজারের দোকানেও মিষ্টির দোকানে সব ঠাকুর রাখা আছে, তো সেটাও তো সিরিক। সেটা হলেও ঠাকুরের উদ্দেশ্যে ওখানে বসেনি, আর মেলাটা কিসের উদ্দেশ্যে বসেছে, তাই না? বুঝতে পারছেন ব্যাপারটা, পার্থক্যটা? বাজার থেকে আপনি কিনলে পরে আপনার হারাম হচ্ছে না, কিন্তু হারাম হচ্ছে কোথায়? ওই মেলা থেকে কিনলে। আপনি ওই মেলা থেকে কাঠের দরজা সস্তা পাওয়া যায়, কাঠের ফার্নিচার সস্তা পাওয়া যায়, তাই আপনি আনতে যাবেন, কিন্তু শিরককে কেন্দ্র করে হয়েছে। আপনি বলবেন হাঁড়ি খোলা কিনতে যাব, ওখানে সস্তা পাওয়া যায়, হাঁড়ি খোলা আপনি অন্য বাজার থেকে কিনুন, হাট থেকে কিনুন, ওখানে কেন? ওটা যেহেতু শিরককে কেন্দ্র করে হয়েছে, এই জন্য ওখান থেকে আপনি যেটা কিনবেন সেটা জায়েজ না। কেন না? শিরকের সহযোগিতা হয়, আপনি তাদের সংখ্যা বাড়িয়ে দেন, আপনি তাদের শিরকি চর্চা বাড়িয়ে দেন। মেলাতে এবছরে এত লোক হয়েছিল, তাই না? তো আপনি গেলে পরে আপনাকে দিয়ে একটা সংখ্যা বাড়ে না, বাড়ে না, কোনো প্রকারের সহযোগিতা করা জায়েজ না। ইন্টারনেটে দোকান খোলা, যে ইন্টারনেটে নোংরা জিনিস দেখা হয় এবং ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়। ইন্টারনেটে দোকান কেমন জানেন তো? আপনি একটা কফির দোকান খুলেছেন, চায়ের দোকান, সেখানে কি ইন্টারনেট রাখা আছে? 20 টাকা ঘন্টা কি 30 টাকা ঘন্টা দিয়ে আপনি কম্পিউটার খুলে দিয়েছেন, যাও তুমি ইন্টারনেট দেখো। সে ইন্টারনেটে কি দেখে? ইন্টারনেট তো ওপেন, ভালোও দেখতে পারেন আর খারাপও দেখতে পারেন, কিন্তু ভালো বেশি দেখা হয় না খারাপ বেশি দেখা হয়? আপনার কাছে যে লোকগুলো আসে তার মধ্যে ভালো দেখতে লোক বেশি আসে না খারাপ দেখতে লোক বেশি আসে, এ আপনি জানবেন। আর এই জন্যে ইন্টারনেটের ওপেন দোকান খুলে আপনি ভাড়া নিয়ে ইন্টারনেট চালাবেন আর কফি আর চা সেখানে বিক্রি করবেন, এটা আপনি বুঝে দেখবেন যে আপনি হারাম করছেন না হালাল করছেন। যদি হারাম সেখানে দেখা হয় তাহলে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে হারাম উপার্জন। কোনো অসৎ কাজে সহযোগিতা করে যদি আপনি কোনো ব্যবসা করেন তাহলে সেটা আপনার জন্য হালাল না। সুদি ব্যাংকে যে কোনো পদে চাকরি করা, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম। অতএব সুদি ব্যাংকে যে কোনো প্রকারের চাকরি করা, অফিসার হন, ড্রাইভার হন, ঝাড়ুদার হন, পাহারাদার হন, তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেন ইত্যাদি, যে কোনো প্রকারের সহযোগিতা আপনি করবেন আপনার জন্য কামাই কি হবে? হারাম হয়ে যাবে, যেহেতু এটা অন্যায় কাজে সাহায্য করা হয়। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আপনাদের কাছে এসে বাকি কথা বলবো। প্রিয় দর্শক মণ্ডলী, যে সব কথা বলছিলাম যে হারামের সহযোগিতা করে অথবা কোনো অসৎ কাজে সহযোগিতা করে যদি আপনি কোনো ব্যবসা করেন তাহলে সেটা আপনার জন্য হালাল না। সুদি ব্যাংকে যে কোনো পদে চাকরি করা, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম। অতএব সুদি ব্যাংকে যে কোনো প্রকারের চাকরি করা, অফিসার হন, ড্রাইভার হন, ঝাড়ুদার হন, পাহারাদার হন, তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেন ইত্যাদি, যে কোনো প্রকারের সহযোগিতা আপনি করবেন আপনার জন্য কামাই কি হবে? হারাম হয়ে যাবে, যেহেতু এটা অন্যায় কাজে সাহায্য করা হয়। প্রেস খুলে সিরকি ও বিদাতি তথা নোংরা ছবি সম্বলিত অশ্লীল বই পুস্তক ছাপা ও বিক্রি করা, অবৈধ কিছু বিজ্ঞাপন ছাপা, এমন ছাপাখানে চাকরি করা, সিরকি বিদাতি ও নোংরা বইয়ের দোকান বা স্টল খুলে তার ব্যবসা করা, তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেওয়া, কম্পিউটার বা টাইপরাইটারে অবৈধ লেটার ছেপে যত অর্থ উপার্জন হয় এসব অর্থ হালাল নয়, কেননা তাতে হারাম কাজে সহযোগিতা হয়, শিরক কাজে সহযোগিতা হয়, বিদাত কাজে সহযোগিতা হয়, আর আপনি হন তার সহযোগী। শিরক বা বিদাতে সহযোগিতা করে এমন যে কোনো জিনিসের ব্যবসা বৈধ নয়, বৈধ নয়। তসবিদানার ব্যবসা, তসবিদানা জানেন, মক্কা মদিনায় খুব বিক্রি হয়, আমাদের এখানেও খুব বিক্রি হয়, এটা ঠিক না। কেন ঠিক না? নম্বর এক, তাতে রিয়া হতে পারে। রিয়া, রিয়া মানে দেখাচ্ছেন আপনি, আমি তসবি গুনছি, হ্যাঁ খাটাস খাটাস খাটাস করে বেশ যাচ্ছে, হ্যাঁ অনেকে আবার কথাও বলে আর এদিকে মালাও চলে, আপনি লোককে দেখাচ্ছেন, লোক দেখা নির্ভয়, তাই না? আর নম্বর দুই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল গুনতে বলেছেন, আপনি আঙুল গুনবেন? অতএব এটা কেন ব্যবহার করবেন আপনি? মোট কথা, যদি সেটা বিদাত হয় কিংবা অবৈধ হয় তাহলে তার ব্যবসা করাও জায়েজ হবে না। মূর্তি বা মাজারের পাশে ফুল ব্যবসা করা, ওই ফুল কোথায় যাবে? ওই ফুল যাবে মাজারে, ওই ফুল যাবে কবরে। এবারে সেখানে গেলে পরে নিশ্চয়ই সেটা শিরকের কাজে কি হয়? সহযোগিতা হয়। অতএব ওখানে আপনার ওই ব্যবসা জায়েজ নয়। চাদর চড়ানোর জন্য যে চাদর ব্যবসা করে লোকেরা, কবরে দেওয়ার জন্য ধূপবাতি, মোমবাতি, এসব মাদুলি নির্মাণ ও তা ক্রয় বিক্রয়, তাজিয়ার সাজ সরঞ্জাম, কাগজ ইত্যাদি, এসব বিক্রয় করা অবৈধ। তারপর যা ইসলামে ব্যবহার করা বৈধ নয়, তার ব্যবসা করা বৈধ নয়। যেমন আগেও বলা হয়েছে, পরচুলা টেসেল যাকে বলে, আপনার মনোহারি দোকান আছে সেখানে রাখতেই তো হবে। মনোহারি এমন এমন মাল রাখবেন যে মন হরণ করে নেয়, তাই না? মহিলাদের দোকান, স্টেশনারি দোকান, সেখানে রূপসজ্জা রূপচর্চার বহুত মাল থাকে। তার মধ্যে একটা হচ্ছে যেটা ইসলামে হারাম, টেসেল, ওই যে পরচুলা, কালো কলপ ইত্যাদি প্রস্তুত করা ও তা দোকানে বিক্রয় করা বৈধ নয়। এমন হোটেল পরিচ্ছন্নতার নামেও আপনি সেই হোটেলে কাজ করতে পারবেন না যে হোটেলে মদ খাওয়ানো হয়, বিক্রি হয়, সেখানে আপনি কাজ করতে পারবেন না। আর যাকে সরাসরি মদ পরিবেশন করতে হয় তার জন্য ওই কাজ একেবারেই হারাম। বুঝতেই পাচ্ছেন যে যেহেতু ওখানে এমন এক হারাম কাজ যেটা ইসলামে পরিষ্কার হারাম হয়ে থাকে, সেটা আপনার জন্য জায়েজ না। জেনে শুনে চুরির মাল ক্রয় করা বৈধ নয়। আপনি টাকা দেবেন, মাল নেবেন, সে কোথেকে নিয়েছে দেখার কি দরকার আছে? কিন্তু আপনি জানছেন যে মাল চুরি করে নিয়ে এসেছে, যখনই সস্তায় পাচ্ছেন আপনি দেখছেন সস্তায় বস্তা লাভ নেব না কেন? কিন্তু না, আপনি যখন চুরির মাল বলে জানবেন তখন চোর যেমন থানিদার তেমন। একে থানিদার বলে না, চোরের এক প্রকার সহযোগিতা হচ্ছে, চোর মাল সরাবে আর আপনি তাতে সহযোগিতা করছেন, সেই মাল গোপনে আপনি ক্রয় করছেন, আপনি খারাপ কাজ করছেন, সেই মাল আপনার জন্য বৈধ নয়, কারণ তাতে চুরির এক প্রকার সহযোগিতা হয়। চাহে সে মাল সরকারি হোক অথবা বেসরকারি, খবরদার সরকারি মালকে হালাল ভাববেন না। চাহে সে মাল সরকারি হোক অথবা বেসরকারি। এমন গান বাজনার জন্য মাইক ভাড়া দেওয়া, আপনার হয়তো মাইক আছে, মাইক রেখেছেন, ঠিক না? সেই মাইক আপনি ভাড়া দেন, জলসার কাজে ভাড়া দেন, মসজিদের কাজে ভাড়া দেন, ভালো কাজে ভাড়া দেন। এবারে একজন বলল যে আমরা আমাদের বিয়েতে চালাবো, ক্যাসেট চালাবো, চলবে? গান বাজনার জন্য আপনি আপনার মাইক ভাড়া দিতে পারেন না। তেমনি প্যান্ডেল, অনেকে প্যান্ডেলের ব্যবসা করে, প্যান্ডেল ভাড়া দেয়, যেমন এই যে সব ভাড়া স্টুডিও ভাড়া, প্যান্ডেল ভাড়া দেয়, সেই প্যান্ডেল আপনি জলসার জন্য দেবেন, কোনো হয়তো রাজনৈতিক কোনো অনুষ্ঠানের জন্য দেবেন, কিন্তু যখন কোনো বিদাতি অনুষ্ঠান হবে, কোনো শিরকি অনুষ্ঠান হবে, যখন সেই প্যান্ডেলের মাঝে মূর্তি রাখা হবে, তখন আপনি ভাড়া দিতে পারেন না। তখন আপনার সেই ভাড়া দেওয়া, বাঁশ ভাড়া দেওয়া, ঘর ভাড়া দেওয়া সব কি হবে, হারামে পর্যবসিত হবে। এমন হালাল জিনিসও এমন লোককে বিক্রি করা বৈধ নয় যে লোক সম্বন্ধে বোঝা যাবে যে ওই হালাল জিনিস ও কোনো হারাম কাজে ব্যবহার করবে। যেমন বলা হলো, উদাহরণস্বরূপ বলা হয়েছিল, আপনি আঙ্গুরের দোকানের আঙ্গুর বিক্রি করেন, একটা লোক 10 কিলো 12 কিলো করে আঙ্গুর নিয়ে যায়, আর যত বিক্রি বেশি হবে তত লাভ আপনার বেশি হবে। আপনি দেখছেন লোকটা অনেক করে নিয়ে যায়, তো একে দিতে আমার সুবিধা, কিন্তু আপনি জানেন যে এই লোকটা আঙ্গুর নিয়ে গিয়ে মদ তৈরি করে, তাহলে তা সেই লোকটাকে আঙ্গুর বিক্রি করা আপনার জন্য জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। একটা লোক আপনার দোকান থেকে বিষ কিনছে, আপনি জানছেন যে বিষ কিনে কি করবে, নিজের বাগানে ছড়াবে নাকি জমিতে ছড়াবে নাকি নিজে খাবে, তাই না? বুঝতে পারা যায় না, যায় না, কে বিষ কিনে, চাষি নাকি যুবতী বিষ কিনতে এসেছে? হ্যাঁ, এমন এক ছেলে জানছেন যে একটা চঞ্চল, এই মাত্র চঞ্চল কিশোর, উঠতি বয়সের ধাক্কা খাওয়া ছেলে, সে বিষ কিনতে এসেছে। আর তার মানেই হলো কি, যে বিষ কিনতে যখন এসেছে তখন নিজে খাবে। যখন আপনি জানতে পারবেন যে বিষ খাবে, তখন কি তাকে বিষ দেওয়া জায়েজ? না, আপনি তো খুনি হয়ে যাবেন তাহলে, তাকে বিষ দেবেন না, তাকে বিষ বিক্রি করবেন না। এইভাবেই কোনো পুরুষকে সোনার বোতাম তৈরি করে দেওয়া বা বিক্রি করা, সোনার কলম দেওয়া বা বিক্রি করা ইত্যাদি হারাম। আমাদের দেশে যে সকল ফিল্ম দেখানো হয় তা সাধারণত নারীর রূপ, যৌবন, প্রেম, যৌন আবেগ ইত্যাদি অশ্লীল দেখানো হয়, তার উপর লজ্জাকর কথোপকথন, চরিত্র ধ্বংসকারী ফ্যাক্ট ও দৃশ্য, মন মাতানো প্রেমের গান ও অর্ধনগ্ন পোশাকের নিত্য অঙ্গভঙ্গি এইসবই থাকে। বলাই বাহুল্য যে সুরুচিসম্মত ধর্ম ইসলামে এসবের কিছু বৈধ নয়। অতএব এই ধরনের ফিল্মের যে কোনো কাজে সহযোগিতা করে যারা ব্যবসা করে, তাতে ভিডিও হোক, সিডি প্লেয়ার হোক, ফিল্ম দেখার যে কোনো যন্ত্র হোক ইত্যাদি ইত্যাদি, সব কি যেটা হারাম তার সহযোগিতা করে ব্যবসা হারাম। গান বাজনা বা অবৈধ নোংরা কোনো ফিল্মের ক্যাসেট বা সিডি রেকর্ড করে দেওয়ার মাধ্যমে আপনি রেকর্ড করে দেবেন, রেকর্ড করার মেশিন আছে, আমার এই ক্যাসেটটা রেকর্ড করে দেন তো, রেকর্ড করা মনে করুন মূল্য হচ্ছে কত, 5 টাকা। আপনার কি সমস্যা, ভিতরে কি আছে জানার দরকার নেই? না, জানার দরকার আছে, কারণ আপনি সহযোগিতা করছেন, একটা ছিল আপনি দুটো করছেন, 4টা করছেন 5টা করছেন, আপনি ছড়াচ্ছেন, কি ছড়াচ্ছেন আপনি, আপনি তার মধ্যে পয়সা খাবেন না? আপনার জানার দরকার, যদি হারাম হয়, যদি গান হয়, যদি অশ্লীল হয় আমি করতে পারবো না। তেমনি নৃত্যশালা, পানশালা ইত্যাদি চালিয়ে অর্থ হালাল নয়, মুসলিমদের গৃহযুদ্ধের সময় অস্ত্র বিক্রি করা হালাল নয়। এই হলো মোটামুটি হারাম কাজে সহযোগিতা করে কোন রকমের ব্যবসা হালাল নয়। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হারাম থেকে বেঁচে হালালে আসতে পারি এবং হালাল পথ এখতিয়ার করতে পারি। আল্লাহুম্মা আমিন। এখন কিছু সময় আছে, যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। কোন একজন সাহাবী বাড়িতে কোন একজন মেহমান গিয়েছেন, তো সেই সাহাবীর বাড়িতে অল্প খাবার ছিল, সেই খাবারটা নিজে না খেয়ে মেহমানকে খাইয়েছেন, তো এটা মানে সেখানে ল্যাম্প জ্বালিয়েছিলেন, সেই ল্যাম্পটা নিভিয়ে দিয়েছিলেন, তো সেটা ঠিক না না ঠিক ওটা বলতে চাই। বলে এক সাহাবী ছিলেন এবং উম্মে সুলাইমের ঘটনা এটা, যে তিনি মেহমানদারির সময়ে এমন মানে নজির সৃষ্টি করে গেছেন যে মেহমানের জন্য শুধু খাবার আছে আর খাবার অবশিষ্ট নেই। তখন বুদ্ধি করে মানে হিলা বাহানা করে বাতি নিভিয়ে দেন, বাতি নিভিয়ে দিয়ে হ্যাঁ বাতিটা নিভিয়ে গেল, আচ্ছা ঠিক আছে খেয়ে নেন। মেহমানকে দেখালেন যে বাতি নিভিয়ে গেছে, জ্বালানো যাবে না, তো এইভাবেই আবছা অন্ধকারে আপনি খান। আর তারাও এমন ভান করলেন যেন মনে হচ্ছে যে তারাও খাচ্ছেন। এটা একটা হিলা বলে বাহানা, ছল ছুতা, এটা বৈধ ছুতা, যাতে করে মেহমানকে বোঝানো যায় যে আমরা খাচ্ছি। আর যদি এটা বোঝানো না যায় তাহলে মেহমান খাবে না। আল্লাহ আকবার। এর জন্যে মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশংসা করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন ভালো কাজের, হালাল কাজের। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।